ছেলেবেলার গল্প শোনার দিনগুলো এখন কত দূরে, আজ আসে না রাজার কুমার পক্ষী রাজে উড়ে। ছেলেবেলার গল্প শোনার দিনগুলো এখন কত দূরে, আজ আসে না রাজার কুমার পক্ষী রাজে উড়ে। মনে আছে তার কথা যে চলেছে সে দিনের শেষে, মনে আছে তার কথা যে চলেছে সে দিনের শেষে, দেপান্তরের মাঠ পেরিয়ে গেছে চলে বীরের বেশে। আহা ঘুমের সে দেশ নিঝুমপুরে, আজ আসে না রাজার কুমার পক্ষী রাজে উড়ে। ছেলেবেলার গল্প শোনার দিনগুলো এখন কত দূরে, আজ আসে না রাজার কুমার পক্ষী রাজে উড়ে। ছিল হয় যদি সে তার না পায় দেখা, সেই যে মেয়ের নামটি মধুর চন্দ্রলেখা। হয়েছিল হয় যদি সে তার না পায় দেখা, সেই যে মেয়ের নামটি মধুর চন্দ্রলেখা। মনে আছে সন্ধ্যাবেলায় সময় হলো প্রদীপ জ্বালার, মনে আছে সন্ধ্যাবেলায় সময় হলো প্রদীপ জ্বালার, তারি আলোয় আমরা কজন শুনছি কথা মণিমালার। আহা মায়ের গলায় মিষ্টি সুরে, আজ আসে না রাজার কুমার পক্ষী রাজে উড়ে। ছেলেবেলার গল্প শোনার দিনগুলো এখন কত দূরে, আজ আসে না রাজার কুমার পক্ষী রাজে উড়ে। ছেলেবেলার গল্প শোনার দিনগুলো এখন কত দূরে, আজ আসে না রাজার কুমার পক্ষী রাজে উড়ে। Thank you.